নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগরাইয়াটেক এলাকায় পূর্বাচল নতুন শহরে অবস্থিত তাকওয়া জামে মসজিদ মাদ্রাসা ঈদগাহ ও কবরস্থানের উন্নতি কল্পে তাকওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী মোবারকময় ফজিলতময় ইসলামী সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি এই এলাকার এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন অধ্যাপক শায়খ ফজলুল বারী খান হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি উপস্থিত আছেন আজকের প্রথম দিনের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সহ সভাপতি ডক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন হাফেজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাহিরে আমাদের প্রথম দিনের অনেক সম্মানিত মেহমানেরা উপস্থিত আছেন। আমার অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি কোরআন সুন্নার মাহফিলে কোরআন সুন্নার ইসলামী সম্মেলনে যেই সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল এখানে শুধুমাত্র কোরআনে কারিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আলোচনা হবে, যেখানে কোনো মিথ্যা গল্প গুজব বানোয়াট কিচ্ছা কাহিনী এ সমস্ত আলোচনা হবে না। এইরকম একটি নির্বেজাল খাঁটি তাওহিদি ইসলামী সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিস থেকে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমরা কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যারা এ পর্যন্ত উপস্থিত আছি আমরা অনেক সৌভাগ্যবান, কারণ সহিহ আকীদা সম্পন্ন বিশুদ্ধ আকীদা সম্পন্ন মানুষ একজন আর বাতিল আকীদা ভ্রান্ত আকীদা শিরকি আকীদা সম্পন্ন মানুষ এক লক্ষ, পাল্লা কোনটা বাড়ি? আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই আমাদের আকীদাকে বিশুদ্ধ করার জন্য শিরক মুক্ত তাওহিদি ঈমান গড়ে তোলার জন্য বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ে তোলার জন্য যারা চেষ্টারত আছি তারাই আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত আছি। সুতরাং এই উপস্থিতি লক্ষ লক্ষ উপস্থিতির চেয়েও অনেক মোবারকময় এবং ফজিলতময়। সুবহানাল্লাহ। আমরা বেশিক্ষণ আলোচনা করব না, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এতক্ষণ পর্যন্ত, যে সুন্দর সুন্দর আলোচনা হয়েছে এগুলো যদি আমরা আমল করি তাহলেই আজকের মাহফিলের জন্য আলোচনার যা হয়েছে এগুলোই আমাদের আমলের জন্য যথেষ্ট। শেষ মুহূর্তে আমরা অল্প কিছু কথাবার্তা বলেই আজকের প্রথম দিনের ইসলামী সম্মেলন আমরা সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। তা আপনাদের প্রতি অনুরোধ যেটা, যেই কিছুক্ষণ সময় আমরা আলোচনা করব, উঠা বসা না করে আমরা একটু ধৈর্য ধরে সবরের সাথে বসার চেষ্টা করব। এ রাজি আছেন? তাহলে একটু মাঝখান দিয়ে আমরা উঠা বসা চলাফেরা না করে অল্প সময় একটু মনোযোগের সাথে আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা এই সম্মেলনে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, বিষয়টি আমাদের সকলের জানা বিষয়, পরিচিত বিষয়। বিষয়টি হলো আল্লাহ সুবহান তাআলার তাওহীদ। তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ পরিচিতিটা কি, এটা আমরা সহজ বাংলায় সহজভাবে বোঝার চেষ্টা করব। আমাদের সমাজে এমন কিছু শক্ত জিনিস আছে, কঠিন জিনিস আছে, যেই জিনিসগুলো আমাদের তাওহীদকে নষ্ট করে দেয়। এইরকম অল্প কয়েকটা তাওহীদ বিনষ্টকারী বিষয় আমরা একটু ইশারা দিয়ে একটু আলোকপাত করে আমাদের আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, এ সম্পর্কে জানা দরকার। আচ্ছা, তাওহীদের বাংলা কি বলেন তো দেখি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন কি জন্য? আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদতের জন্য। সবাই একটু কথা বলবেন, তাহলে আমি মনে করব যে আমার কথাটা বুঝাইতে পারতেছি এবং আপনারাও বুঝতেছেন, তখন ক্লাসটা খুব সুন্দর হবে। কিন্তু কথা নাই, বার্তা নাই, আপনারা ঘুমাই দিচ্ছেন, আমি মধুর সুরে সুরে বয়ান করতেছি, শেষ মুহূর্তে উঠে সবাই চলে গেলাম, তাহলে ওইরকম লম্বা আলোচনা, মধুর সুরের আলোচনা দরকার নাই। ওই উদ্দেশ্যে আজকের ইসলামী সম্মেলন না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা জিজ্ঞাসা করি একটু বলার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন এই শব্দটির অর্থ যুগে যুগে সালাফে সালেহীনেরা করেছেন এইভাবে, ইল্লা লিয়াবুদুন অর্থ হল ইল্লা লিয়ুয়াহিদুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক ইবাদতের জন্য মানুষের জিন বানাইছেন, এটার অর্থ হল আল্লাহর জমিনে তাওহীদের ঘোষণার জন্য, তাওহীদের স্বীকৃতির জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন বানাইছেন। সুবহানাল্লাহ। কারণ ইবাদতের মূল শক্তি, ইবাদতের রূহ হইল তাওহীদ। যেই ইবাদতের মধ্যে তাওহীদ নেই, সেই ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেন না। তাহলে যেই ইবাদতে তাওহীদ নাই সেই ইবাদত বাতিল। এই জন্য ইবাদতের রূহ, ইবাদতের প্রাণ তাওহীদ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার সাথে মোলাকাতের আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন বেশি বেশি করে আমলে সালেহ করে, নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কিন্তু এই ইবাদত করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে যেন আমি আল্লাহর সাথে কোনো শিরিক না করে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আল্লাহর মুলাকাত, আল্লাহর জান্নাত পেতে হলে এমন ইবাদত করতে হবে যেই ইবাদতের ভিতরে শিরিক থাকবে না, যে ইবাদত তাওহীদি ইবাদত হবে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর জমিনে আসার পরে সর্বপ্রথম মানুষের যেই কাজ, সেই কাজটা হলো বান্দা জমিনে আসার পরে বান্দা তার রবকে খুঁজবে, রবকে চিনবে, রবের পরিচয় জানবে, রবের সাথে তার সম্পর্ক কি সেটা নির্ধারণ করবে। এটা হলো জমিনে আসার পরে এক নম্বর কাজ। এই জন্য কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা কি, কথা বলা না দেখি কে, এই এলাকায় প্রশ্ন মনে পৌঁছে নাই নাকি? আধুনিক যুগ, এখন কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, প্রশ্ন তো সব জায়গায় পৌঁছে যায়। আপনারা প্রশ্ন এখনো পান নাই নাকি? কবরের প্রশ্ন পান নাই? তো পাইলে দেখে বলতে পারেন না, মনে প্রশ্ন খবর এলন নাই, আউট হয়েছে না হয় নাই, খবর এলন নাই, ঘরে বসে রয়েছেন। তাহলে এক নম্বর প্রশ্ন কি, মার রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন তোমার রবকে, তোমার রবের পরিচয় জানো নাকি, তোমার রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্নটা এক নম্বরে কেন? জমিনে বান্দার প্রথম কাজ হলো তার রবকে খুঁজে বের করতে হবে। আপনারা কি রবকে খুঁজে বের করতে পারছেন? এবার আর কথা বলো না, আপনাদের রবকে খুঁজে বের করতে পারছেন? পারছেন। আমার আপনার রবকে আল্লাহ হয় নাই? আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, একমাত্র বলতে হবে, একমাত্র। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ আপনি রব খুঁজে পান নাই। এজন্য তাওহীদের কালেমা, তাওহীদের বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক আর কোন মাবুদ নাই। তাহলে বোঝা যায় মাবুদ অনেক আছে, হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে, কিন্তু সত্যিকারের হক মাবুদ একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্যিকারের হক মাবুদ, আর বাকি সব কি? বাতিল মাবুদ। তাহলে রব আমার আপনার একমাত্র রবকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর যত রব আছে এগুলা সব বাতিল রব, এগুলা আমাদের রব না, এগুলা মিথ্যা রব, এগুলা ধোকাবাজি রব, এগুলা প্রতারণার রব। আমার আপনার একমাত্র রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। চিনলেন কেমনে আপনার রব যে আল্লাহ, আপনার রব যে আল্লাহ বুঝলেন কেমনে, আবার বলেন, জানলেন কেমনে যে আল্লাহ আপনার রব? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, জমিনে আসার পরে আমি চতুর্দিকে আমার আল্লাহর অসংখ্য নিদর্শন, অসংখ্য আয়াত বিদ্যমান, অসংখ্য মাখলুকাত বিদ্যমান। এ সকল আয়াতের দিকে, মখলুকাতের দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাই। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনি রব, যিনি বানাইছেন একজন রব আর একজন হইতে পারে নাকি? না। কি বলেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একজন রব হয়ে গেছে আর একজন হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, গোলামি করো, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব, সেই রবের ইবাদত, রবকে খুঁজে বের করতে হবে। তোমার পদ্ধতি হলো আল্লাযী খলাকাকুম, ওই রব তোমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানায় তিনি তোমার রব। আচ্ছা, খালি কি তোমাকে বানাইছে, তোমার বাপ দাদাদেরকে পূর্বপুরুষের কে বানাইছে, কে বানাইছে? এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বের তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে সে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে যিনি বানাইছেন, তোমার পূর্বপুরুষকে যিনি বানাইছেন, তিনি হইতে পারে তোমার একমাত্র রব। হুদায়বিয়ার সন্ধির মধ্যে দুই পক্ষের চুক্তি লেখা হচ্ছে। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে বলেন দেখি? এই এলাকার মুসল্লিরা কিচ্ছু জানে না দেখি, কথাও কয় না। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি লেখা হচ্ছে মুসলিমদের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, আর মুশরিকদের পক্ষে, অমুসলিমদের পক্ষে সোয়াহিল লিখতেছেন। সোয়াহিল লেখা শুরু করার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তির উপরে লিখে ফেলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরবের লোকেরা রাহিম নামে আল্লাহ রাব্বুল আলামিনকে যুগে যুগে চিনত, কিন্তু রহমান নামটা তাদের কাছে পরিচিত ছিল না, রহমান চিনত না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বলে উঠল, আমার রহমান, রহমানকে, রহমানকে তো আমরা চিনি না, রহমানকে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে রহমানের পরিচয় দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও সোহাইল, ও কাফেররা, ও বদমাশেরা, রহমান চিনলি না, রহমান হলেন তিনি যিনি আল্লামাল কোরআন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন করেন, দুনিয়ার মানুষের কোরআন শিখান। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি তোরে বানাইছে, তোর পূর্বপুরুষ বানাইছে, সমস্ত মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। রহমান তিনি যিনি সমস্ত মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। যিনি সকল মানুষ বানাইছেন তিনি হলেন রহমান, তিনি হলেন একমাত্র রব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তোমাদের রব যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনের উপরে খাও, জমিনের উপরে ঘুরো, জমিনের উপরে ঘুমাও, জমিনে কত চাষাবাদ করো, জমিনে কত গাছ লাগাও, কত ফসল লাগাও, জমিন কখনো উও করে না, আও করে না, নড়াচড়াও করে না, জমিন অনেক দ্রুত গতিতে তার কক্ষপথে পরিভ্রমণ করে, যেটা তুমি বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে তুমি অবাক হয়ে যাবা, দুনিয়া পৃথিবী এত জোরে ঘুরতেছে, তুমি আল্লাহর বান্দা বিন্দু মাত্র টের পাইতেছ না। সুবহানাল্লাহ। জমিন যেভাবে ঘুরতেছে এইভাবে আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা টেরও পাই না যে জমিন ঘুরতেছে। এই জন্য এক সময় যখন বিজ্ঞানীরা বলছে জমিন ঘুরে, তখন খ্রিস্টান পাদ্রীরা বলে উঠল, অসম্ভব, অসম্ভব, জমিন ঘুরে না, সূর্য ঘুরে, জমিন ঘুরে না, কারণ জমিন ঘুরলে আমরা দেখতাম না, আমরা তো দেখি না। যেই সময় বিজ্ঞানীরা এই তথ্য দিল, ওই সময়ে ইউরোপের মানুষেরা বালিশটা মাথার নিচে দিত না, পায়ের নিচে দিত, বালিশ কোথায় দিত? এই কথা শুনছেননি কোনোদিন? ওই সময় ইউরোপের মুসলমানেরা বালিশ মাথার নিচে দিত না, পায়ের নিচে দিত। মুসলমানেরা স্পেন বিজয় করার পরে ওই এলাকায় গিয়ে দেখলো ওই ইউরোপের মানুষেরা বালিশ পায়ের নিচে দে, মাথার নিচে দে না। এরা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বালিশ দে মানুষ মাথার নিচে, তোমাদেরকে দেখি পায়ের নিচে ঘটনা কি? কয় শোনো, সারাদিন পরিশ্রম করে মেহনত করে আমার পা বালিশ দিতে হবে, পাকে মাথায় কি করে, মাথারে কেন বালিশ দিব? মাথা কি করে? মাথা তো কোনো কাজে করে না, মাথার বালিশের কি দরকার? বালিশের দরকার পায়ের। স্পেনের মুসলিমেরা গিয়ে শিখাইলেন ও ইউরোপের বোকা মানুষগুলা, মাথা হলো হেড অফিস, হেডকোয়ার্টার, মাথায় যদি কাজ না করে, ব্রেনে যদি কাজ না করে, তোমার পা নড়াচড়াও করতে পারে না। এখান থেকে সব পরিচালিত হয়, এটাই রাজধানী। তোমার বডির রাজধানী, শরীরের রাজধানী হেড অফিস এই জায়গায়, এখান থেকেই পুরো শরীর কন্ট্রোল হয়। সুতরাং বালিশ দিতে হবে মাথাকে, পাকে নয়। পা পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রম পরিচালিত হয় এখান থেকে। এই কথা কে শিখাইল? ওই ইউরোপের লোকদেরকে কারা শিখেছে? মুসলমানেরা। ইউরোপের মুসলমানেরা ওই এলাকায় গিয়ে শিখাইলেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইউরোপের মুসলমানেরা সেখানে গিয়ে সমস্ত বিজ্ঞানীদেরকে শিখাইলেন সূর্য ঘুরে, জমিন ঘুরে, সব ঘুরে, সব ঘুরে, সব ঘুরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যদি এটা না ঘুরত তাহলে জমিনের আল্লাহ বলতেন না আমি বিছানার মতো বানাই দিছি। বিছানা তো আমরা দেখতেছি, দেখতেছি না বিছানার মতো? তা আল্লাহ পাক এটাকে বিশেষ করে বলার কারণ কি? কারণ হলো বান্দা, এই জমিন যদি আমি এরকম না বানাইতাম, বান্দারে তুমি জমিনে বসবাস করার উপযোগী হইতে না। সুবহানাল্লাহ, তিনি আমাদের রব, যিনি আনজালা মিনাস সামাই মা, যিনি আকাশ থেকে পানি নাজিল করেন, যিনি বৃষ্টি নাজিল করেন, ওই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে আমাদের জন্য রিজিক সরবরাহ করেন। খাওয়া একজনে, আর রব কি আরেকজন হইতে পারে নাকি? যিনি খাওয়া তিনি রব, যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন তিনি হইতে পারেন আমার রব। সুবহানাল্লাহ। তাহলে জমিনে এইভাবে একটা একটা আয়াত যদি খুঁজতে থাকি, আমি আপনি রবের সন্ধান পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে রব কে? আবার কয় আল্লাহ? তাওহীদ শিখাইতে আজকের ক্লাসের বিষয় তো তাওহীদ। তাহলে কি রব কে? একমাত্র আল্লাহ। তাহলে যিনি আমার রব, হুকুম মানব কার? রব একজন, হুকুম আরেকজনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, সৃষ্টি যার, হুকুম চলবে, নির্দেশ চলবে তার। আমি আল্লাহ সব বানাইছি, হুকুম চলবো একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে যিনি আমার রব, হুকুম মানতে হবে, সব কিছু মানতে হবে কার? একমাত্র তার। যিনি আমার রব, হুকুম মানতে হবে একমাত্র তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে মুখস্থ করানো যথেষ্ট মনে করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঠোঁটস্থ করাইছেন। মুখস্থ আর ঠোঁটস্থ বুঝেন তো? কে বুঝে না তারা? মুখস্থ হলো ব্রেনের মধ্যে থাকে, মেমোরি কার্ডে সংরক্ষিত থাকে, আর ঠোঁটস্থ হলো ব্রেনে থাকতে থাকতে ঠোঁটের মধ্যে চলে আসে, বলার আগে বের হয়ে যায়। টিচার প্রশ্ন এখনো শেষ করে নাই, মাত্র টিচার প্রশ্ন মুখের থেকে বাইর করছে, বাইর করার আগে ছাত্র উত্তর বলে দিতে পারে, এটার নাম ঠোঁটস্থ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা কোরআনে কারীমের মধ্যে নাজিল করছেন যেই সূরাটা প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক করে দিছেন, সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার ভাইরা কত সুন্দর দিন জানে। সেই সূরার নাম কি? সূরা আল ফাতিহা। ওই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বার বার বার বার একটা কথা মুখস্থ করাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র আপনার। এখানে কিন্তু ইবাদত করি আল্লাহর এই কথা বলা হয় নাই, ইয়্যাকা ইয়্যাকা দুইবার বলা হয়েছে, বলা হয়েছে না? এই ইয়্যাকা মানে হলো একমাত্র, এই একমাত্রটার নাম হলো তাওহীদ। একমাত্র যেখানে থাকবে সেখানে তাওহীদ থাকবে, একমাত্র না থাকলে সেখানে তাওহীদ থাকবে না। আমরা কিন্তু রব আল্লাহকে মানি কিন্তু একমাত্র মানি না, আমরা আল্লাহকেও রব মানি আবার আমাদের আল্লাহর বাহিরেও আরো রব মানি। রব মানি সমস্ত ক্ষমতার মালিক, রুবুবিয়তের মালিক, সমস্ত আধিপত্যের মালিক, সবকিছুর নিয়ন্ত্রক। আমরা কিন্তু সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানি না, এজন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রবের বহু বচন ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়ারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবারদেরকে, রুহবানদেরকে রব বানায় নিছে, আরবাব বানায় নিছে। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষ অন্যান্য জায়গায়ও রব বানাইতে পারে, আরবাব হইতে পারে, অনেক রব হইতে পারে। তাহলে তারা রব হয় কেমনে? মানে আল্লাহকে মানল রব, হুকুম মানল আহবারের, হুকুম মানল রুহবানের, তাহলে রব আল্লাহ হয় নাই, একমাত্র আল্লাহ হয় নাই, বিভিন্ন দিকে চলে গেছে। এজন্য আমার ভাইয়েরা, তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেওয়া, এবং যিনি আমার রব সমস্ত ইবাদত একমাত্র তার জন্য করা, এটার নাম তাওহীদ। তাওহীদ বুঝছি তো আমরা সহজ বাংলায়। এবার আসেন, তাওহীদের দরকার কি? তাওহীদের দরকার হলো তাওহীদ নিয়ে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ, তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, ওই আল্লাহর বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তাহলে জান্নাতে যাইতে হইলে সর্বশেষ কালাম হইতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ লাগবে। তাওহীদের উপরে অবস্থান ছাড়া আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য তাওহীদবিহীন মুসলিম জীবন যাপন করতে পারে না। এবার আসেন, আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস আলোচনা করব। আমার ভাইদেরকে অনুরোধ করব, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, অল্প সময়ে শেষ করে দিব, একটু কষ্ট করে বসেন। কয়েকটা জিনিস আলোচনা করব, পাঁচটা জিনিস। আমাদের সমাজে অসংখ্য জিনিস আছে যেগুলো আমাদের তাওহীদকে নষ্ট করে দেয়। আমরা আজকে সব আলোচনা করা আজকে সম্ভব না, আজকে যেন শুধু পাঁচটা জিনিস আলোচনা করব যেটা আমাদের তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে ধ্বংস করে দেয়। আমরা রব শুধু আল্লাহকে মানি না, অসংখ্য রব যে আমরা বানাই, এইটাই পাঁচটা বিষয় আলোচনা করলে বুঝে যাবে। প্রথম নম্বরে আসেন শাফাত। প্রথম যেটা বলবো সেটার নাম শাফাত। শাফাত মানে কি? সুপারিশ। সুপারিশের মালিকানা কার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। এই জায়গায় গন্ডগোল এখনো সহি আকীদা আকীদায় আসে নাই। শাফাতের একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহর, সুবহানাল্লাহ। শাফাআতের মালিকানা ক্ষমতা একমাত্র আল্লাহর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এটা হক। শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাম হাক্কুন, এটা আমাদের আকীদা। ওয়া শাফাআতু নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুযনিবিন লি আহলিল কাবায়ের, এটা আমাদের আকীদা, এটা হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে উজমা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের জন্য শাফাআত করবেন, এটা হক, এটা আমাদের আকীদা, বিশ্বাস করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মালিক নন, শাফাআতের সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে। এজন্য আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে কি বলছেন, মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করে ফেলবে, কে সে? প্রশ্নের সুরে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন কাদের জন্য করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় হবে না, এটা ঠিক করবেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু নিজের ইচ্ছা মতো কাউকে সুপারিশ করে শাফাত করে নিয়ে যেতে পারবেন না। এটা কে কিয়ামতের ময়দানে শাফাত করবে, কার জন্য করবে, দুটেই ঠিক করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোন নবী রাসূল, কোন ফেরেশতা, কোন সিদ্দিকিন, কোন সুহাদা, কোন সালেহিন শাফাআতের মালিক, মালিকানা একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ। রব মানে সমস্ত ক্ষমতা যার কাছে, সব ক্ষমতার মালিক যিনি, তিনি রব। রব মানে সব। এজন্য সবের মধ্যে যদি বিভাজ্য করি, ভাগ করি, তখন হয় শিরক, তখন তাওহীদ নষ্ট হয়ে যায়। আমরা বলি রব আমাদের আল্লাহ, আবার দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহর ওলীদেরকে শাফাআতকারী মনে করি, মনে করি নাকি, কি বলেন? অনেকে দোয়া করে, মদিনা যায় দোয়া করে, রাসূল আপনি আমার জন্য শাফাআত করবেন, রাসূলের কাছে শাফাআত চায়। বাংলাদেশে বসে বসে রাসূলের কাছে শাফাআত চায়, শাফাআত চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাসূলের কাছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, সুন্নতের ইত্তেবা করব, কিন্তু কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করা যাবে না। দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং শাফাত চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি মনে করি কিয়ামতের ময়দানে আমার পীর সাহেব কেবলা, আমার পীর সাহেব হুজুর আমাকে শাফাত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই বিশ্বাস যিনি করবেন তার তাওহীদ নষ্ট হয়ে গেছে, তার তাওহীদ নেই। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন বিশ্বাস করে, বিভিন্ন আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে তাকে জাহাজ ভাড়া করবে, লঞ্চ ভাড়া করবে, বাস ভাড়া করবে, করে করে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্যই তারা বলে বাবারা ফির না হইলে জান্নাতে যেতে পারবা না, এটা ঠিক আছে? নাউজুবিল্লাহ, ফির না হইলে জান্নাতে যেতে পারবা না। যার কোন পীর নাই তার পীর কে? নাউজুবিল্লাহ। কয় যার কোন পীর নাই তার পীর হইল শয়তান, নাউজুবিল্লাহ। পীর না হইলে জান্নাতে যাওয়া যাবে না, কেন? কারণ হলো কিয়ামতের ময়দানে পীর সাহেব জাহাজ ভাড়া করব, পীর সাহেব ট্রেন ভাড়া করব, পীর সাহেব লঞ্চ ভাড়া করব, পীর সাহেব হেলিকপ্টার ভাড়া করব, পীর সাহেব বিমান ভাড়া করব। এখন আপনি যদি পীর সাহেবের সাথে লিংক না থাকে, আপনারে তো পীর সাহেব তার লঞ্চে জাহাজে উঠতে দিবে না, তা আপনি জান্নাতে যাবেন কেমনে? এবার এই আকিদার মূল রহস্য বুঝছেন, যে আপনি তো পীর সাহেবের সাথে টিকেটে কাটেন নাই, পীর সাহেবের কাছে যায় টিকিট কাটেন নাই, পীর সাহেবের পাগড়ি ধরেন নাই, পীর সাহেবের হাত ধরেন নাই, তা আপনাকে তো পীর সাহেব চিনবেই না, তা আপনাকে লঞ্চে তুলবে কেমনে? এই জন্য আমাদের দেশের পীর সাহেবেরা বয়ানের মধ্যে বলে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, বাবারা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কিয়ামতের ময়দানে বিশাল বিশাল জাহাজ নিয়ে রওনা দিব, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বিশাল বিশাল জাহাজ নিয়ে রওনা দিব, পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বিশাল বিশাল জাহাজ নিয়ে রওনা দিব, সরমনার অমুক হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বিশাল বিশাল জাহাজ নিয়ে রওনা দিব, তারপরে আপনার নানুপুরের অমুক হুজুর বিশাল বিশাল জাহাজ নিয়ে রওনা দিব। তাহলে জাহাজ নিয়ে রওনা দিব কেন? এই দেশের অসংখ্য মুসলিম ভাই বোন বিশ্বাস করে যে কিয়ামতের ময়দানে এই সমস্ত হুজুরেরা, পীর সাহেবেরা, সালেহিনেরা সাফাত করবে, সুপারিশ করবে। এই সুপারিশের বিশ্বাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ নষ্ট হয়ে যায়, কারণ সাফাতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য মানুষের তাওহীদ নষ্ট হয় সাফাতের কারণে, সাফাতের বিশ্বাসের ক্ষেত্রে ভ্রান্ত বিশ্বাস, বাতিল আকীদা। এরপরে দেখেন তাবাররুক, দুই নম্বরে যে জিনিসটা আমরা বলবো সেটা হলো তাবাররুক। তাবাররুক বুঝেন বরকত পাওয়া। তাবাররুক নে কোথা থেকে? বিভিন্ন কবরের থেকে বরকত নে, তাবাররুক নে বিভিন্ন ওলিদের, বুজুর্গদের কবরের থেকে বরকত। মনে করে কবরের সামনে গিয়ে সেজদা দিলে বরকত, নাউজুবিল্লাহ। কবরের কবরবাসী যিনি আছেন ওনার ওখানে কিছু লাগাই নিয়ে আসলে সেটা বরকত, ওনার ওখানে সিন্নি পাকাইলে সেটা বরকত, ওনার ওখানে জিলাপি দিলে সেই জিলাপির মধ্যেও বরকত। এই জন্য ওগুলাকে কি বলা হয় আমাদের দেশে? তাবাররুক। কবাইরা বসেন, তাবাররুক আছে, তাবাররুক আছে, বসেন। তাবাররুক আছে মানে বরকতওয়ালা জিনিস আছে। তো এটা বরকত হইল কেমনে? বরকত হয়েছে এইভাবে যে ওই আল্লাহর ওলির এখানে লাগাইলে, সম্পৃক্ত হইলে এটা বরকতওয়ালা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে আলেম ওলামাদের নামের পরে দেখবেন দামাত বারাকাতুহুমুল আলিয়া, দাবা সংক্ষেপে দা বা লেখা আছে। তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর এখানে দাবা কি? আবার দাবার ফুল মিনিং, পুরা শব্দ হইল কি? দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের সুউচ্চ বরকত অব্যাহত থাকুক। হুজুর বরকত পাইল কোথা? হুজুর কি বরকতের মালিক? বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতের মালিক হলেন তিনি যার হাতে সমস্ত মালিকানা। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মালিক, তিনি হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু এই বরকত আজকে অসংখ্য মানুষের মধ্যে আমরা বরকতে বিশ্বাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে সাহাবাই কেরামেরা বরকতের বায়াত বন্ধ করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, আমি আয়েশা মুআজ্জাজাত গুলো পড়ে সূরা গুলো পড়ে পড়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে ফু দিচ্ছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতগুলো দিয়ে শরীর মাসে করতেছি। আমি আয়েশার হাতের মধ্যে ফু দিচ্ছি না, মাসে করতেছি না, কারণ লি বারাকাতে ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতের কারণে। অর্থাৎ আমি আয়েশার হাতে বরকত না, বরকত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে, সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম নিজেদেরকে দাবা মনে করতেন না, বরকতের মালিক মনে করতেন না, একজন আরেকজনকে বরকতের জন্য যে দামাত বারাকাতুহুমুল আলিয়া উপাধি দিতেন না, কারণ বরকত কোন কোন জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহর ঘরের মধ্যে বরকত, এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন এটা বিবাক্কাতা মুবারাকা। আল্লাহর ঘরে কি আছে? বরকত আছে, হাজরে আসওয়াদের মধ্যে বরকত আছে, মোল তাজামের মধ্যে বরকত আছে, রুকনে ইয়ামিনির মধ্যে বরকত আছে, মায় জমজমের মধ্যে বরকত আছে, কোন কোন জিনিসে বরকত? কোরআনে কারিমের মধ্যে বরকত আছে, কোরআনে কারিমের নাম হলো মোবারক, কিতাবুল মোবারক। তাহলে যেই জিনিসগুলোর মধ্যে বরকত আছে, বরকত নিতে হবে সেখান থেকে। কোন মানুষ যত দিনদার, যত সালেহীন, যত বুজুর্গ হোক, ব্যক্তির মধ্যে বরকত না, ব্যক্তি মোবারক না, ব্যক্তির এলেমের মধ্যে বরকত, তার এলমের মধ্যে বরকত থাকতে পারে, তার আমলের মধ্যে বরকত থাকতে পারে, তার কথাবার্তা কোরআন সুন্নার কথাবার্তার মধ্যে দাওয়াতের মধ্যে বরকত থাকতে পারে, কিন্তু ব্যক্তির শরীরের মধ্যে বরকত না। এই জন্য বরকতের জন্য হুজুরের শরীরের ঘাম আতর হিসাবে ব্যবহার করা যাবে, কারণ হুজুরের শরীরের মধ্যে বরকত না। হুজুরের থুতু বরকতের জন্য গায়ে লাগানো যাবে, হুজুরের বডির মধ্যে বরকত না। এই জন্য যত দিনদার, যত আল্লাহওয়ালা, যত বুজুর্গ মারা যাক, বুজুর্গর কবরের মধ্যে বরকত না। এই জন্য মক্কা মুকাররমায় দেখবেন আল্লাহর গদ্দরি কত মানুষ দাঁড়ায় রয়েছে, রয়েছে না? পুলিশ কিন্তু পিটায়ও না, দৌড়ায়ও না, এমনি দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর গদ্দরি এইভাবে দাঁড়ায় থাকাও ঠিক না। শুধু মুলতাজামের ওখানে ধরবে আর বাকি জায়গা রুকনে ইয়ামানি ধরবে, হাজরা সওয়াদ ধরবে, বাকিগুলো ধরে রাখা এটা ঠিক না, কিন্তু পুলিশ কোনো পিটায়ও না, সরায়ও না। কারণ হলো আল্লাহর ঘরের সাথে যা করব এটা হবে পাগলামি, বেয়াদবি, এর বেশি কিছু না, সেরে হবে না। কিন্তু মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দেখবেন পুলিশ দাঁড়ায় রয়েছে, ওলামায়ে কেরাম দাঁড়ায় রয়েছে, মানুষকে দাঁড়াইতেই দাঁড়া বের করে দিচ্ছে, কারণ সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ধরলে, ছুইলে, সুমা দিলে, সাজদা করলে কি হবে? শিরক হবে। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যদি ধরে, ছুঁয়ে, চুমা দে, সাজদা দে, এত কিছু করে শিরক, তাহলে আল্লাহর জমিনে যত বড় ওলি, বুজুর্গ, আউলিয়া যাই হোক, তার কবর ধরলে, ছুইলে বরকত হবে না, শিরক হবে, ঈমান নষ্ট হবে। বাংলার অসংখ্য মানুষ আজকে তাবাররুকের শেরেকের মধ্যে লিপ্ত, সুতা বান্ধে। বর্তমানে দেখি অনেক ভাইয়েরা হাতের মধ্যে লাল সুতা বান্ধা আছে, অনেক যুবকদের বিশেষ করে লাল একটা সুতা বান্ধা থাকে। কি ভাই সুতা এটা কই পাইছেন? ওই এটা অমুক মাজারের থেকে দিছে, অমুক মাজারের সুতা দিছে কি জন্য? ওই সুতার মধ্যে এটা তাবাররুক, বরকত। এটা হাতের সাথে বাঁধা থাকলে আর কোন বিপদ আপদ মুসিবত আসে না, নাউজুবিল্লাহ। লাল সুতা বান্ধি বরকত, তাবাররুক নিছে, নাউজুবিল্লাহ। শিরক, তাওহীদ নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, লাল সুতার মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে আসতেছেন, সাহাবায়ে কেরাম আসতেছেন, জাহিলি যুগের একটা গাছ জাতে আনওয়াত, ওই গাছের মধ্যে লোকেরা জাহিলি যুগে সুতা বানত, অস্ত্র লটকে রাখত, গাছ এটারে তাওয়াফ করত, সাহাবায়ে কেরাম এই গাছ দেখে মনে হয়েছে আমাদেরও এরকম একটা গাছ দরকার। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজনে বললেন, এজআলনা জাতা আনওয়াত, আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন, আমাদের জন্য এরকম একটা গাছ ঠিক করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমাদের অবস্থা তো হয়ে গেছে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে বলছে, এজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, মুশরিকদের যেমন অসংখ্য মাবুদ আছে আমাদের জন্য এরকম একটা মাবুদ বানাই দেন। তাহলে মুশরিকদের জাতে আনওয়াত আছে, তোমারও জাতে আনওয়াত লাগবে। আজকে বাংলার মুসলিমদের মধ্যে দেখবেন অনেক জায়গায় জাতে আনওয়াত, বিশেষ করে আল্লাহর ওলিদের সালেহিনদের কবর কেন্দ্রিক সেখানে দেখবেন বরকত তাবারুক, তাবারুক বিতরণ হচ্ছে, মোমবাতি থেকে তাবারুক, বালু এক জায়গায় দেখছে বালু বিতরণ করতেছে, মানুষ প্যাকেটে প্যাকেটে বালু নিতেছে, কিসের জন্য? তাবারুক, বালু খাইতেছে, এটাও বলে তাবারুক, নাউজুবিল্লাহ। তাবারুকের শেরেক, তাবারুক নাম দিয়ে আমাদের তাওহীদ নষ্ট হচ্ছে। তিন নম্বরে যেটা, এতাতের মাধ্যমে তাওহীদ নষ্ট হয়। এতাত, এতাত মানে কি? আনুগত্য। আনুগত্য করতে হবে কার? প্রথম কথা হলো একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহর আনুগত্যটা কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কেন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করলে সেটা আল্লাহর আনুগত্যই হয়, এটার নাম হলো আনুগত্যের তাওহীদ। তাহলে সমস্ত ইবাদত, সমস্ত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলে সেটা আল্লাহর ইবাদত হয়, এটা হলো ইবাদতের আনুগত্যের তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে আনুগত্যের মালিক রাসূল না, মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আনুগত্যটা কেমনে করতে হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেন। আবার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওলামায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতগুলো দেখাই দিবেন কেমনে পালন করবে। তাহলে মূল আনুগত্যের মালিক হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ও আনুগত্যের মালিক, আপনি আরেকজন আলেমকে, আরেকজন হুজুরকে, আরেকজন ব্যক্তিকে ঠিক করে নিলেন, এই ব্যক্তির অন্ধ আনুগত্যের বাহিরে আপনি আর কারো আনুগত্য করবেন না, এই ব্যক্তির অন্ধ আনুগত্য, অন্ধ অনুসরণের বাহিরে আপনি যদি কোরআনে কারিমের স্পষ্ট আয়াত পান তাও মানবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস পান তাও মানবেন না, এটার নাম আনুগত্যের শেরেক। বুঝতে পারছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে স্পষ্ট করে লিখছেন যে কোনো ব্যক্তির কাছে যদি কোন কোরআনে কারিমের আয়াত দলিল এসে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস দলিল এসে যায়, তারপরেও যদি সে বলে যে না আমার ইমাম যা বলছে আমি তার বাইরে যাব না, আমার হুজুর যা বলছে তার বাহিরে যাব না, অমুক আল্লাহর ওলি কোরআনের আয়াত হাদিসে যাই থাক, আমার হুজুর কাশ্মের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে জানছে, আয়াত হাদিস দরকার নাই, আমার হুজুর যা জানছে আমি তাই মানি, আর বাহিরে কোরআন হাদিসের দরকার নাই আমার, এই লোক আনুগত্য শেরেকের মধ্যে আছে, তাওহীদ নষ্ট হয়ে গেছে। এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে, বুজুর্গদেরকে, নেতাদেরকে আনুগত্যের মালিক বানাই নিছে, রব বানিয়ে নিছে। তাহলে এই আনুগত্যের ক্ষেত্রে, এতাতের ক্ষেত্রে তাওহীদ নষ্ট হয়ে যায়। তাহলে অনুসরণ করতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহর মানে কোরআন এবং সুন্নার অনুসরণ। চার নম্বরে যেটা তাওহিদ নষ্ট করে, আমি পাঁচটা জিনিস বলবো আর দুইটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। চার নম্বর হলো ইবাদাতুল কুবুর, কবর কেন্দ্রিক ইবাদত। কবরের সাথে আমাদের সম্পর্কটা কি বলেন তো দেখি, কবরস্থানের সাথে আমাদের সম্পর্কটা কি? আমরা মাঝে মাঝে কবরস্থানে যাব, কবরবাসীর জন্য দোয়া করব, এর বাহিরে কবরের সাথে আমাদের আর কোনো কাজ আছে নাই। কবরবাসীর কাছে যাই দোয়া চাওয়া যাবে? যে লোক মারা গেছে তার কিছু করার ক্ষমতা আছে? বরং আমরা এখনো জীবিত আছি, আমরা মাইয়্যাতের জন্য কিছু দোয়া করতে পারি, এটা দ্বারা মাইয়্যাত উপকৃত হবে, কিন্তু মাইয়্যাত থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নিষেধ করছেন কবর পাকা করার জন্য। সহিহ মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবর, কবর পাকা করতে নিষেধ করছেন, কবরের পাশে বসতে নিষেধ করছেন, কবরের উপরে ঘর বাড়ি বানাতে নিষেধ করছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে যত উঁচু কবর ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙাই ফেলছেন। ভাঙানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা লিসুনাতে শাইয়্যিম মিন হাদা, আজকে আমি নবী সমস্ত উঁচু কবর ভাঙার পরে যদি কেউ আবার এগুলা বানায়, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপরে যেই শরীয়ত যেই দিন নাজিল হয়েছে সেই সেটার প্রতি কুফরি করলো, অর্থাৎ তার ঈমান চলে যাবে। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহির এন্তেকালের পরে বাংলার জমিনে অসংখ্য কবরের উপরে বিশাল বিশাল উঁচু উঁচু কবর আছে কি নাই? একটা দুটা না, হাজার হাজার উঁচু উঁচু কবর, পাকা করা কবর, ঘর বাড়ি বানানো ওয়ালা কবর, মশারিওয়ালা কবর। হুজুরের মশা কামড়াইব, হুজুরের মশা কামড়াইব, এই জন্য মশারি দিয়ে রেখেছে। হুজুর অন্ধকারে তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, মোমবাতি জ্বালিয়ে রেখেছে, হুজুরের জন্য আলো দিয়ে রেখেছে, ভালো করে লাইট টাইট দিয়ে রেখেছে। তাহলে এই কবর কেন্দ্রিক এই জাতীয় ইবাদত করলে অসংখ্য মানুষ কবরের সাজদায় পড়ে রয়েছে, কি নষ্ট হয়? তাওহীদ নষ্ট হয়। পাঁচ নম্বরে যেটা সেটা হলো সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাওয়াক্কুল করতে হয় কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, আল্লাহর উপরে একমাত্র তাওয়াক্কুল। এখন আপনি তাবিজ লাগাই রাখলেন, তামিমা লাগাই রাখলেন, এখানে ঝুলাইলেন, গলায় ঝুলাইলেন, কোমরে ঝুলাইলেন, এটা কি তাওহীদ? ঠিক আছে, তাবিজের উপরে তাওয়াক্কুল, তামিমের উপরে তাওয়াক্কুল, তামিমার উপরে তাওয়াক্কুল করলে ইমান চলে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়। তো বলে ওষুধ খাওয়া যাবে না? ওষুধ খাওয়া যাবে, এই জন্য ওষুধ খাইলে তাওয়াক্কুল নষ্ট হয় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিছেন, মা আনসালাল্লাহু দাআন ইল্লা আনসালালাহু দাওয়া, এমন কোন রোগ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দেন নাই যেটার ওষুধ আল্লাহ নাজিল করেন নাই। সুবহানাল্লাহ, এমন কোন রোগ নাই যেটার শেফা রাব্বুল আলামিন নাজিল করেন নাই, সেই শেফাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিছেন ওষুধের মাধ্যমে, ওষুধ খাওয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য সাহাবী অসুস্থ হয়েছেন, বিপদ আপদ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনে কারিমের একটা আয়াত লিখে তাবিজ লিখে দেন নাই। কোরআনে কারিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওয়াক্কুলের মাধ্যম বানান নাই। সুতরাং কোন ব্যক্তি যদি এরকম মাধ্যম বানায় সেটা হবে কি? শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তামিমা ঝুলাইলে সেটা শিরক। তামিমা মানে তাবিজের হাদিসের নাম হলো কি? তামিমা। আমাদের বাংলাদেশি নাম হলো তাবিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অসুস্থ হয়েছেন, হয়েছেন না? অনেকবার অসুস্থ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা তাবিজ লাগাইছিলেন? গলায় কয়টা ছিল, হাতে কয়টা ছিল, কোমরে কয়টা ছিল? জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড় ফুঁক করছেন, করছেন না? জিব্রাইল আলাইহিস সালাম আসে একটা তাবিজ দিয়ে গেলেই তো হইতো, যে আপনাকে একটা তাবিজ লিখে দিচ্ছি আমি, তাবিজে জিব্রাইল, এটা লাগাই রাখেন, এরকম তাবিজে জিব্রাইল দিছে জিব্রাইল আলাইহিস সালাম। কি করছে জিব্রাইল সালাম? এসে ঝাড়ফুঁক করছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইয়্যিন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন। এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া পড়ে পড়ে ফুঁদি গেছেন, কিন্তু তাবিজ লিখে দেন নাই। তাহলে এই তামিমা লেখে লেখে যদি আমি ব্যবসা করি, আবার তামিমার ব্যবসা তো করে করে কোরআন এর আয়াত দিয়ে আবার শিরকের দলিল দে, কেমনে দলিল দে? আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন তো মুমিনদের জন্য শিফা। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এটা শিফা হলো অন্তরের শিফা, শিফাউল লিমা ফিস সুদুর, এটা শরীরের রোগের শিফা না, এটা অন্তরের শিফা। আর শরীরের শিফা হলো ওই ঝাড়ফুঁকের মাধ্যমে। আবার কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে হাদিয়া কম নেওয়া যাবে না, হাদিয়া বেশি নিতে হবে। কারণ কি? আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। এজন্য উনি বিক্রি করবে বেশি টাকার বিনিময়ে, 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি করলেও এটা কিছুই না। এজন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদেরকে তাওহিদ নিয়ে কবরে যাইতে হবে। তাওহিদ যে জিনিসগুলো নষ্ট করে, এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাওহিদ নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে জান্নাত পাওয়ার আশা করতে পারি। আর তাওহিদ নাই, যত আমল নিয়ে যাই সব আমল বাতিল হয়ে যাবে, জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহিদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে বিশুদ্ধ ইমান, নির্ভেজাল তাওহিদি ইমান নিয়ে আল্লাহ পাক মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক তাওহিদি ইমান নসিব করুন, সুন্নতি আমল নসিব করুন। এই এলাকাকে রব্বুল আলামিন শিরক মুক্ত, বিদআত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন। এই এলাকার ভাই বোনদের সকল বিপদ আপদ বালা মুসিবত রব্বুল আলামিন দূর করে দিন। এই এলাকার মুরব্বীদের আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন, মুরব্বীদেরকে আল্লাহ পাক সুস্থ রাখুন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাক দিনদার সালেহা হিসেবে কবুল করে নিন। আজকের এই ইসলামী সম্মেলন সফল করার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যিনি যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নিন। আগামীকালও এই মাহফিল ইসলামী সম্মেলন আছে, সুন্দরভাবে আগামীকালের মাহফিল আল্লাহ পাক সম্পন্ন করার তৌফিক দান করুন। এই মাহফিল এই এলাকার ভাই বোনদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।